আরেকটাকে দেখে বলে ওটা আমার উসমানের জন্য, এই হুটটা হচ্ছে আমার আলীর জন্য, এই হুটটা হচ্ছে খাব্বাবের জন্য, এই হুটটা হলো আবু দারদার জন্য, ওই হুটটা জুবাইরের জন্য, ওই হুটটা তালহার জন্য, এটা হলো হাসানের জন্য, এটা হুসাইনের জন্য, এটা জাইনাল আবেদিনের জন্য, এটা আনাসের জন্য। ও আমার মুসলমানেরা, আমার রাসূল তামাম জান্নাতের হুরেদের রানীকে দেখে সব থেকে সুন্দরী যে মেয়েটি হুরটি, আমার রাসূল দেখে বলেন এই জান্নাতের হুরেদের রানী এটা হলো আমার কালো বেলালের জন্য, এটা আমার কালো বেলালের জন্য। আমার রাসূল যখন কালো বেলালের জন্য জান্নাতের হুরেদের রানীকে ঠিক করে, ইসলাম কত বাস্তব দেখুন, আমাদের মধ্যে যেসব ছেলেরা দেখতে সুন্দর কালো মেয়েকে টুক করে বিয়ে করবে, করবে ওই তোর বিয়ে দেবো একটা কালো মেয়ের সাথে যা হয় হবে, তুই বিয়ে করবে যাবে আমার কি দরকার, বলবে না? তলে তলে গুঁড়ো মারলে কাজ হয়ে যাবে, চুপি চুপি পালসারের চাবি দিতে হবে কি 1,00,000 টাকা দিতে হবে, কুত্তার মতো জিপ দিয়ে পানি ফেলতে ফেলতে টেনে নেবে, বলে ওই কালোই আমার জগতের আলো, কথা বুঝতে রাগ করবেন না যেন কেউ, আসলে নিজের পাড়ার লোক তো বললে আবার কষ্ট পাবে। তো আমাদের দিকে হারাম করে নিয়ে আর যে আছে চুপি চুপি ঝাড়ে, ঠিক আছে দেখিয়ে ঝাড়বে, বুঝতে পেরেছ? এখন নতুন ডিজাইন চলছে কি জানেন, মাল যদি দিতে হয় তো বিয়ে ঠিক হয়ে গেছে 1 মাস আগে পেমেন্ট করে দাও, যাতে কেউ ধরতে না পারে, কি ভাই ঠিক না ভুল বলছি? এরকম হারাম করে দিকে আছে নাকি? 2-1 পিস থাকলেও থাকতে পারে, রাগ করবেন না। আমার মুসলমান শুনে রেখে দিন, ইসলাম কত বাস্তব দেখুন, কালোকে পছন্দ করতে চাই না। আমার রাসূল যখন বলে ওই জান্নাতের হুরেদের রানী ওটা হলো আমার কালো বেলালের জন্য, মেরে রাসূল সে বাদ তোড়া আগে বেড়ে তো দামানে খতমে নবুয়ত পকড়লি আর কহনে লগে হুজুর কিসি কো সিদ্দিক আকবর মিলি তো কিসি কো আমির উমর কিসি কো উসমান গনি তো কিসি কো হযরত আলী আর মেরে খুবসুরতি পর গৌর করিয়ে মেরে লিয়ে কিয়া ও কালে বেলাল হুজুর কেউ সিদ্দিক আকবর কে বেলো, কেউ আমির উমর কে বেলো, কেউ উসমান গনি কে বেলো, কেউ হযরত আলী কে বেলো, আর আমি তো সব থেকে টপ দেখতে আমার জন্য কি ওই কালো গোলাম? হুজুর বিচারটা ঠিক হলো? আরে বেলাল সম্পর্কে কথা বললে আমার রাসূল নিজেকে স্থির রাখতে পারতেন না, কেননা আমার রাসূলের আদর্শের মধ্যে এটাও একটা ছিল মানব প্রেম। বলছি আই এম দ্য ডিসাইপল ফলোয়ার অফ জিসাস বাট প্রফেট মুহাম্মদ ইজ দ্য পারফেক্ট পারসন ইন অল আওয়ার ওয়ার্ল্ড, হি ওয়াজ দ্য ম্যাটার মাইন্ড নট অনলি হিজ ওন ইজ বাট অফ অল এজেস। বংশসূত্রে, পরম্পরা সূত্রে, জাত সূত্রে আমি খ্রিস্টানের ব্যাটা খ্রিস্টান, তথাপি ইসলাম ধর্মের নবীকে আমি একজন বিশ্বের বুকে খাঁটি মানব বলে মানি, জোরে বলুন সুবহানাল্লাহ। বহু কথা আছে, হি ওয়াজ দ্য ম্যাটার মাইন্ড নট অনলি হিজ ওন এজ বাট অফ অল এজেস, বড় বড় লেখকরা লিখেছেন। আসলে আমার পিছন টান রয়ে গেছে বলে আমি ঝেড়ে কথা বলতে পারছি না, বুঝলেন ভাই? কেউ বিরক্ত হচ্ছেন নাকি? আপনারা এই পাড়ার ব্যাপার বসতে হয় বসেছেন না একটু শোনার জন্য বসেছেন? কষ্ট পেলে আমায় বলবেন, চা পানি আর মাশাল্লাহ একটু আর তো চলে সবই, তিরাঙ্গা খৈনি বেশ ভালোই এদিকে চালা আছে, তো যদি দরকার হয় চুপি চুপি দিয়ে দেন না, অসুবিধা নেই, দিয়ে তারপর বসুন, দেখবেন বিড়ি যেন টেনে ফেলবেন না, চুপি চুপি করতে যে বিড়ি টেনে ফেললে অসুবিধা কি গো, তিরাঙ্গা গালের মধ্যে চলে গেল। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, আমার রাসূলকে বলে কি না, হুজুর কেউ আবু বাকর উমর উসমান আলী সবাই সবকে পেল, আর আমার খুবসুরতির উপর একটু লক্ষ্য করুন, আমার জন্যই কালো বেলাল। আমার রাসূল বললেন, এ জান্নাতের হুরেদের রানী নিজের চেহারার অহংকার করিস না, আমি মোহাম্মদ এমনি বললাম, তাও আমার বেলালকে জিজ্ঞেস করতে হবে বেলাল তোকে পছন্দ করে কিনা। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে ও তো ইয়হি কর দিয়া ফির ভি বেলাল সে পুছ রাহা হোগা, আর তু উসে কবুল হ্যায় ক্যা তু কবুল নেহি হ্যায়, বেহতর তো জানে ইয়ে কালে বেলাল। বলুন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বলে, হুজুর আপ মেরে নাজ নেহি দেখে, আপনি আমার নাজ দেখুন, আমার আদা দেখুন, আমার সাজাওয়াট দেখুন, আমার বানাওয়াট দেখুন, আমার জিসামাত দেখুন, আমার চেহারা দেখুন, আমার কালার অফ স্কিন দেখুন, আমার মেকআপ দেখুন, আর কালো বেলালকে দেখুন। আমার রাসূল বলে এই জান্নাতের হুরেদের রানী, মানলাম তুমি তোমার নাজিয়া গিয়ে, আমার বেলাল কোনো অংশে কম নয়, আমার বেলাল শেতান নিয়াজে আগে আছে, তুমি তোমার আদাতে আগে, আমার বেলাল হায়াতে আগে, তুমি জিসামাতে আগে, আমার বেলাল ইবাদতে আগে, তুমি জানার মালে আগে, আমার বেলাল আমাল আর ইমানেতে আগিয়ে আছে। বেলালের সঙ্গে আলোচনা কর, তুলনা নিজের করো না। তো আমার রাসূল নিজে সুন্দর, ফর্সা, লাবণ্যময়, আমার রাসূল আর সে যে কালোর সম্মান দিলেন, বলুন সুবহানাল্লাহ। তারা সবাই সম্মান পেল। আমার রাসূল ফিরে আসছেন, আল্লাহ বললে মুহাম্মদ দাঁড়াও, তোমাকে আমি কিছু দিতে চাই। আল্লাহ আমাকে দেবেন? বলে হ্যাঁ, সামান্য কিছু দিতে। কি দেবেন? বলে তোমার উম্মতদের জন্য দেবো। কি দেবেন আল্লাহ? বলে যাও যাও মুহাম্মদ, পূর্বের কোন নবীদের জন্য দিই নাই, আমি আল্লাহ তোমার উম্মতদের জন্য সারাদিনে 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। সব গিয়ে গেল ওয়াক্ত, 50 ওয়াক্ত, ওয়াক্ত গো 50 ওয়াক্ত হবে তো, 5 ওয়াক্ত তাই হতে চাই না, ঠিক না ভুল বলছি? 5 ওয়াক্ত ঠিকঠাক হয় তো, তাও হতে চাই না। আর এই 5 ওয়াক্তের জন্য লোটা বাটি কম্বল ঘটি মাথায় তুলে রইল, ঝোলা চললো ভোলা, ছাতা বগলে ফাটা কপালে, বলে এক চিল্লা, বুঝতে পারেন না? আর 50 ওয়াক্ত হলে বাড়িতে আর বউ ছেলে টিকবে? হ্যাঁ, কত ডিজাইন যে বার হয়েছে তার কোনো ঠিক নেই ভাই। আমি ওই ইবাদতেরই এক্সপ্লেন করছি, আমার রসুলের তো প্রথম অভিজ্ঞতা, আমার রসুলের প্রথম অভিজ্ঞতা। আল্লাহ তুমি এত দয়ালু, 50 ওয়াক্ত তুমি নামাজ দিলে, শুকরিয়া শুকরিয়া শুকরিয়া করতে করতে আমার রসুল পিছিয়ে আসেন, আসমান থেকে ফিরে আসছেন, আর্শ থেকে ফিরে আসেন, আসমান আর পার হতে হলো না, মুসা কালিমুল্লাহর সঙ্গে দেখা হয়ে যায়। মুসা নবী বলে, এ মুহাম্মদ, সকাল সকাল এত আনন্দের কারণ কি একটু আমায় জানাও। আরে সুবা সুবা এত খুশি কি কারণ কে হয় ভাই? আপনি কে? বলে আমি মুসা কালিমুল্লাহ, আমি মুসা কালিমুল্লাহ। বলে জানেন, আল্লাহ আমার উম্মতদেরকে সারা দিনের মধ্যে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে, জানেন? এই জন্য তো এত আনন্দ। মুসা নবী বলে, ভেরি স্যাড, বলে অত্যন্ত দুঃখের বিষয়। লে রে বাপ, 50 ওয়াক্ত নামাজ দিয়েছে আর দুঃখের বিষয়? বলে হ্যাঁ, দুঃখ নয়, প্লিজ এইভাবে বলবেন না, এমন কথা বলবেন না। কেন? আপনার উম্মতদের আল্লাহ দেয়নি বলে আপনি বলছেন? না না, এ মোহাম্মদ তুমি খারাপ ভেবো না। না ভাববো না, তোমার বহু আগে দুনিয়ায় আমি নবী হয়ে এসেছিলাম। হ্যাঁ তা এসেছে, আমার সব মালচিনা আছে। কথা বুঝতে পারছেন? আমাদের নিজেদের ভাষায় বলছে, তোমার বহু আগে আমি দুনিয়ায় নবী হয়ে এসেছিলাম, সব যন্ত্রদের আমি চিনি। ওরা 50 ওয়াক্ত নামাজ পড়বে? কখনো পড়বে না, এখনো সময় আছে। আল্লাহর কাছে যে কিছু কমিয়ে আনো, নাই সারা জীবন তোমার উম্মত ফেঁসে যাবে। বলছেন? বলে হ্যাঁ। তা আমার নবী ভাবে দু এক অক্ত হয়তো কমাবে, তো যদি দু এক অক্ত কমিয়ে যদি সেট হয়ে যায় তো যাক না। আমার রাসূল সুজা আল্লাহকে বলে, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ বলেন, জি সোড়িয়া, আইয়ুল আহসানুল জামিল, আরবিতে, উর্দুতে এর মানে হলো এ খুবসুরত সে খুবসুরত নবী। বাংলায় বলা হয় এই সুন্দর দেব থেকেও সুন্দর নবী। আর পাঞ্জাবিতে কি বলে? সোড়িয়া। এবারে ভাটিন্ডা গেছিলাম, ছটা স্টেট মিলিয়ে সভা হলো, দু বছর আমাকে রেখেছে, ওখানে তো উর্দু ইংলিশ এই সব চলে, ওখানকার ক্যাসেটও বোধহয় এখানে এসেছে। তো আমি জিজ্ঞাসা করছি একজন সর্দারকে, ও সর্দার জি, তুসি তুসি সুন্দর কো কি কহতে হো? বলে, ও পীর জাদা, আয় সুন্দর কো সোড়িয়া কহতে হ্যায়, তো খুব সুন্দর, চলো। আমার রাসূল ছিলেন সোড়িয়া, সুন্দর ভাষা তো এটা। আমার নবী বলেন ইয়া আল্লাহ, আল্লাহ বলে জি সোড়িয়া, ইয়া আল্লাহ ইয়ে 50 নামাজে বহুত হে, উম্মত বড়ি কমজোর হে, তোড়া রাইয়ত করো না তুমি ফসেগা ভি। হ্যাঁ আল্লাহ উম্মত কমজোর, একটু কমিয়ে দাও নামাজ। নবী ভাবে দু এক অক্ত কমাবে। আমার আল্লাহ বললেন কোনো ব্যাপার নয়, যাও যাও যাও 40 অক্ত নামাজ পড়ে নাও, এক ঝটকায় ক অক্ত কমলো। নবী বলে যা সব ফোনাশ করে সাইড দেন, আসতে দেন ভাই, এক ঝটকায় ক অক্ত কমলো। ফিরে আসে বলে মুসা এবার ঠিক হয়েছে তো? বলে কি? বলে এক ঝটকায় 10 অক্ত কমিয়ে দিয়েছে, রইল কোথায়? একটুখানি শেষ করে নি, শেষ করে দেবো। কি হলো? বলছে আল্লাহ বললেন যাও কোনো ব্যাপার নয় 40 অক্ত বড়। বলে ঠিক আছে, মুসা নবীকে বলেছে, মুসা নবী বলে কিচ্ছু কমে না, কিচ্ছু কমে না, তুমি ফের যাও। হ্যাঁ 10 অক্ত কমিয়েছে তাও কিচ্ছু কমে না? বলে না কিছুই কমে নেই, তুমি ফের যাও। আমার নবী ফের গেছে, ইয়া আল্লাহ জি সোড়িয়া, ইয়ে 40 নামাজে ভি বহুত হ্যায় তো কোই বাত নেই, তু 30 পড় লে না, ওই সব গুনাহ করেছে। ফের 10 কমলো তার রইল কথা মাত্র 30 অক্ত। মুসাকে বলে মুসা আচ্ছা ঠিক সে কা হুয়া? বলে সিফ তো বচা ইয়ে 30 ওয়াক্ত, 30 অক্ত বেঁচেছে। বলে কিচ্ছু হয় না তুমি ফের যাও। আমার নবী বলে আর দুবার গেলেই শূন্য। যাক সিনিয়রিটি মেন্টর, ইয়া আল্লাহ জি সোড়িয়া, ইয়ে 30 নামাজে ভি বহুত হ্যায় তো কোই বাত নেই, তু 20 পড় লে না। হাদিস পাকে ঠিক এইভাবেই এক্সপিরিয়েন্স করেন। মুফতি সাহেব বসে আছে, আবার আমার রসুল ভাবলেন যে আর কোনো অসুবিধা নেই, 20 অক্ত বেশি অর্ধেক কমে গেছে, এবার ঠিক আছে, তবে মুসার সঙ্গে দেখা না দিয়ে চলে যেতে হবে। যাবে কোথায়? আবার মুসা নবীর সঙ্গে দেখা, কি হলো কত? বলে ওর যা হয়েছে হয়েছে, না ভাই বলো একটু। বলে আরে ভাই মাত্র 20 অক্ত আছে। বলে কিচ্ছু হয় না তুমি ফের যাও। জি আল্লাহ কি চক করে বললাম, ইয়া আল্লাহ জি সোড়িয়া, যে 20 নামাজে ভি বহুত হ্যায় তো কুছ নেই হুয়া তো তু 10 নামাজে পড় লে, সব বিনাশ করে দে। ফের যদি বলে মোহাম্মদ ফির যা, তাহলে শূন্য। আমার নবী এসেছে, বলে এবার ঠিক আছে আমি চললাম। বলে দাঁড়াও দাঁড়াও কত হলো? বলে আরে ভাই মাত্র 10 অক্ত বেঁচেছে। বলে কিচ্ছু হয় না তুমি ফের যাও। হ্যাঁ এবার আমার রসুল ভয়ে ভয়ে গেছে, যদি আল্লাহ বলে পড়তেই হবে না, কারণ 10-10 করে কমছে, এবার 10 অক্তই নিয়ে এসেছে। আমার নবী বলেন ইয়া আল্লাহ জি সোড়িয়া, আল্লাহ বলো না, বলো ক্যা বাত হ্যায় বলো। আল্লাহ ইয়ে 10 নামাজে, বলো না ক্যা হুয়া, ইয়ে 10 নামাজে ভি বহুত হ্যায়। আমার আল্লাহ বলেন কোনো ব্যাপার নয়, এই মোহাম্মদ যাও যাও যাও তুমি 5 অক্ত নামাজ করে নাও। বলুন সুবহানাল্লাহ, আমরা ক অক্ত নামাজ পড়ি? 5 অক্ত। আমার রাসূল ফিরে আসছেন বলে খুব বাঁচা বেঁচেছি, 5 অক্ত মাত্র টিকেছে। আমার রাসূল ফিরে আসছেন, মুসা নবীর সঙ্গে ফের দেখা, আসি কা হুয়া? কুছ নেই হুয়া, আমি যা। কেন বলে যাও? বলে আরে ভাই আর কিচ্ছু না, যা হয়েছে হয়েছে, আর বলতে পারবো না। যে অক্ত হলো? বলে মাত্র 5 অক্ত আর আছে। বলে কিচ্ছু হয় না তুমি ফের যাও। জি আল্লাহ কি কি চক করে পড়লো। আমার নবী দু কদম আগিয়ে যায়, আগে যে রুকে যায়, রুকে যে বলে এই মুসা শোনো শোনো শোনো, ওই 5 অক্তই থাক, এবারে ওই 5 অক্ত নামাজ থাক, বারবার আল্লাহর কাছে যেতে আমার এই বড় শরম লাগছে, ওই 5 অক্তই থাক, এবার আমরা পড়ি পড়ি না পড়ি না পড়ি কি গো? আমাদের হাফেজ সাহেব বলছে হ্যাঁ পড়ি পড়ি না পড়ি না পড়ি বলে, অনেক ভাই মাথা লাড়ছে। আমি তাদের দিকে এরকম না পড়ি না পড়ি, হ্যাঁ না পড়ি না পড়ি কি দুঃখ করবেন না। কলকাতার তালতলা জানেন তো, কলকাতার তালতলায় বিহারি ভাইরা নিয়ে গেছে, সেখানে এই ওয়াজটা করেছে, মেরে রাসূল আজকো গয়ে আর খোদা কো কহনে গয়ে, ইয়া আল্লাহ ইয়ে 10 নামাজে ভি বহুত হ্যায় তো মেরে রব নে ফরমায়া যা তো 5 ওয়াক্ত কা পড় লে। মেরে রাসূল আয়ে, মুসা কহনে লাগে কিতনা বচা? সিরফ 5। তো মুসা নে কাহা মুহাম্মদ তু ফির যা। মেরে রাসূল দো কদম বড়ে আর কহনে লাগে এ মুসা আব মাই যা নাই সকতে, বার বার খোদা কে পাস জানে মে মুঝে শরম আ রহে হ্যায়। একটা বুড়ো তড়াক করে লাফ মেরে উঠে বলে আয় আয় রে সত্তনাশ। क्या हुआ चाचा? बोले अरे मोहम्मद तो दो कदम बढ़ ही गया था। तो तुमरा क्या हुआ? बोले नहीं रे पीर दादा, ये मोहम्मद अरबी और एक चक्कर लगाता तो थोड़ा कम भी हो जाता। भाई बुझते बात चेना मार कथा कत बड़ सियाना माल অমান মুসলমান ওই পাঁচ অক্ত নামাজ আমাদের কাছে রইল, ওইখানেই আমি ওয়াজ শেষ করলাম, কারণ বিয়াদবি হয়ে যাবে। বুঝতে পেরেছেন ভাই? পীরের আওলাদ তিনিও, বড় হাফেজ সাহেব হুজুর পীর কিবলা, তিনি খানদান, তিনি পৌত্র, তাকে বসিয়ে রেখে আমি এভাবে বলতে পারবো না, কারণ আমার হুজুর কিবলারা তানার দাদাজানকে তানাদেরকে সম্মান করেন, আমাকেও করতে হবে। বুঝতে পেরেছেন? অতএব তানার জ্ঞান গর্ব বক্তব্য শুনুন, এই পাঁচ অক্ত নামাজ রইল, নামাজ সম্পর্কে একটু বলে দি। মাথায় টুপি মুখে দাড়ি নামাজি ততই পড়ে, এ নামাজি মাথায় টুপি মুখে দাড়ি নামাজি ততই পড়ে, আর আলটেলার সময় দেখে জমি কেবল বাড়ে। ওরে নামাজি তোর পাশে মোর জমি, আর মোর পাশে তোর জমি, আড়াই ফুটের আল আর ছয় ইঞ্চি হলো কি করে আগে বল, ফের নামাজ পড়বে? আসসালামু আলাইকুম। যা নামাজ কত পড়ে, আর আপনার আল কাটার সময় দেখে জমি কেবল বাড়ে, তোর পাশে মোর জমি, মোর পাশে তোর জমি, আড়াই ফুটের আল আর ছয় ইঞ্চি হলো কি করে আগে বল, ফের নামাজ পড়বে? আসসালামু আলাইকুম। www.anibas.in